ছোট ঢাকা যাবে না যত চলুক বাহানা, ছোট ঢাকা যাবে না যত চলুক বাহানা, খোদা ধরি শোক গুলো পৌঁছবে কায়দায়, জিহাদ তোদের ডাক মাঠে আয় ছুটে আয়, জিহাদ তোদের ডাক মাঠে আয় ছুটে আয়, ছোট ঢাকা যাবে না যত চলুক বাহানা, ছোট ঢাকা যাবে না যত চলুক বাহানা, খোদা ধরি শোক গুলো পৌঁছবে কায়দায়, জিহাদ তোদের ডাক মাঠে আয় ছুটে আয়, জিহাদ তোদের ডাক মাঠে আয় ছুটে আয়, চোখ ধাঁধানো বাতি গুলো পৌঁছে আদি খোসে, বাতির আদির পাথর গুলো পৌঁছে আদি খোসে, চোখ ধাঁধানো বাতি গুলো পৌঁছে আদি খোসে, বাতির আদির পাথর গুলো পৌঁছে আদি খোসে, নয়তো কোন আজব কিছু ঘোষ যাবে তার, জিহাদ তোদের ডাক মাঠে আয় ছুটে আয়, জিহাদ তোদের ডাক মাঠে আয় ছুটে আয়, সত্য ঢাকা যাবে না যত চলুক বাহানা, সত্য ঢাকা যাবে না যত চলুক বাহানা, খোদা ধরি শোক গুলো পৌঁছবে কায়দার, জিহাদ তোদের ডাক মাঠে আয় ছুটে আয়, জিহাদ তোদের ডাক মাঠে আয় ছুটে আয়, তৌহিদের বিপ্লবী সুরাজ কানে বাজে, খোদা হইতে আওয়াজ দিলে আজ সবার কাজে, তৌহিদের বিপ্লবী সুরাজ কানে বাজে, খোদা হইতে আওয়াজ দিলে আজ সবার কাজে, এমন মধুর নিয়ম নীতি মিলবে আর কোথায়, জিহাদ তোদের ডাক মাঠে আয় ছুটে আয়, জিহাদ তোদের ডাক মাঠে আয় ছুটে আয়, সত্য ঢাকা যাবে না যত চলুক বাহানা, সত্য ঢাকা যাবে না যত চলুক বাহানা, খোদা ধরি শোক গুলো পৌঁছবে কায়দায়, জিহাদ তোদের ডাক মাঠে আয় ছুটে আয়, জিহাদ তোদের ডাক মাঠে আয় ছুটে আয়, সত্য ঢাকা যাবে না যত চলুক বাহানা, সত্য ঢাকা যাবে না যত চলুক বাহানা, খোদা ধরি শোক গুলো পৌঁছবে কায়দায়, জিহাদ তোদের ডাক মাঠে আয় ছুটে আয়, জিহাদ তোদের ডাক মাঠে আয় ছুটে আয়, জিহাদ তোদের ডাক মাঠে আয় ছুটে আয়।